সোনালি দিন সুখের দিন আবার কবে ফিরে আসবে, সেই সোনালি দিন সুখের দিন আবার কবে ফিরে আসবে। দুঃখে শোকে ক্লিষ্ট মানুষ আবার কবে তারা হাসবে, সেই সোনালি দিন সুখের দিন আবার কবে ফিরে আসবে। ক্ষুধায় যারা পায় না খেতে, চেয়ে থাকে দুহাত পেতে, ক্ষুধায় যারা পায় না খেতে, চেয়ে থাকে দুহাত পেতে, বিত্তশালীরা সেই সব মানুষকে বলো কবে ভালোবাসবে, আবার কবে ফিরে আসবে। সে সোনালি দিন সুখের দিন আবার কবে ফিরে আসবে। দুঃখে শোকে ক্লিষ্ট মানুষ আবার কবে তারা হাসবে, সে সোনালি দিন সুখের দিন আবার কবে ফিরে আসবে। সুদিন আনতে তোমার কাছে সবাই আজি চেয়ে আছে, সুদিন আনতে তোমার কাছে সবাই আজি চেয়ে আছে, সভারাদের দুঃখ চাতে তুমি আবার বলো কবে জাগবে, আবার কবে ফিরে আসবে। সে সোনালি দিন সুখের দিন আবার কবে ফিরে আসবে। দুঃখে শোকে ক্লিষ্ট মানুষ আবার কবে তারা হাসবে, সে সোনালি দিন সুখের দিন আবার কবে ফিরে আসবে। দুঃখে শোকে ক্লিষ্ট মানুষ আবার কবে তারা হাসবে, আবার কবে তারা হাসবে, আবার কবে তারা হাসবে।